إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি একমাত্র আত-তাওহীদ। মুসলিম উম্মার ঐক্যের খুবই প্রয়োজন। আপনারা জানেন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ দুনিয়ার সমস্ত কাফেরগুলো ঐক্যবদ্ধভাবে মুসলিম জাতির বিরুদ্ধে চক্রান্ত করছে, কিভাবে মুসলিম জাতিকে ধ্বংস করা যায়। একদিকে যুদ্ধের মাধ্যমে আফগানিস্তান, ইরাক, কাশ্মীর সহ দুনিয়ার বিভিন্ন স্থানে মুসলিম জাতিকে হত্যা করা হচ্ছে, অপরদিকে আপনারা জানেন মুসলিমদের ভিতর থেকে এমন একজন আলেম তৈরি করা হচ্ছে যে আলেমরা মুসলিমদের ঈমান আকীদার গোড়ায় আঘাত করবে। ছাগল যেরকম পুরুষ ছাগলগুলোকে খাসি বানিয়ে দিলে পরে ঠান্ডা হয়ে যায়, এরকম ভাবে মুসলিম যুবকদের ইমানি জজ্বা জেহাদি স্পৃহাকে ধ্বংস করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানেরা একটা বড় অস্ত্র তৈরি করেছে, তা হচ্ছে ইমাম প্রশিক্ষণ। ইমাম প্রশিক্ষণের মাধ্যমে ইমামদেরকে এমন কিছু শিক্ষা দেওয়া হয়, হাঁস পালবে, মুরগি পালবে, মাছ পালবে, আর ওদের শিখানো বক্তব্যগুলো বস্তির থেকে বাস্তবায়ন করবে। আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণের মজলিসে আমেরিকান নর্তকী মেয়েরা এসে ব্যালে ডান্স করে গেছে। এমনি ভাবে অনেক যুবক ভাইয়েরা তাবলিগের মাধ্যমে কাজ করে, আমি দিন কায়েমের সঠিক পথ নামে বইয়ের ভিতরে তাবলিগের অনেক প্রশংসা করেছি, এবং সাথে সাথে এটাও বলা হয়েছে সেখানে এই তাবলিগ জামাতের ছয় উসুলের মধ্যে ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ জিহাদ নাই। এই তাবলিগের লোকদের মধ্যে অন্যায়ের কোনো প্রতিবাদ নেই, যদিও তারা মুখে বলে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সব কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, তাদের কোনো কর্মকাণ্ডে অসৎ কাজের নিষেধ নাই। আর এই কারণেই দুনিয়ার এমন কোন রাষ্ট্র নেই যেখানে তাদেরকে যেতে বাধা দেওয়া হয়। ভাইয়েরা আমার, এভাবে চতুর্মুখী কাজের মাধ্যমে ইহুদি খ্রিস্টান জগৎ কতটুকু অগ্রসর হয়েছে এটা পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে মুসলিম জাতির ইমানের মূলে আঘাত করে। আপনারা দেখেছেন ইতিপূর্বে এমন ঘটনা ঘটেছে, হয়তো আল্লাহকে নিয়ে নতুবা আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে, ওরা দেখে মুসলিম জাতি কি প্রতিক্রিয়া ব্যক্ত করে। আবার নতুন করে আমেরিকার থেকে একটা ইহুদি 56 বছর বয়স্ক বুড়া, এই ইহুদি ইসলামের বিরুদ্ধে আল্লাহর নবীকে কটাক্ষ করে, ব্যঙ্গ করে একটা সিনেমা তৈরি করে এরপরে সে মন্তব্য করেছে, আমেরিকা ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নেমে লক্ষ কোটি ডলার ব্যয় করেছে, কোনো ফায়দা হয়নি, বরং আমেরিকার অনেক সৈন্য আফগানিস্তানিরাকে ধ্বংস হয়েছে, আর আমি আমার যুদ্ধের মাধ্যমে মুসলিম জাতির ইমান এবং তাদের মধ্যে সংশয় ঢুকিয়ে দিচ্ছি। আপনারা জানেন এজন্য পুরা দুনিয়ায় এখনো নিভু নিভু যাদের মধ্যে ইমানি চেতনা রয়েছে তারা ফুসে উঠেছে, এবং লিবিয়াতে আপনারা দেখেছেন আমেরিকার রাষ্ট্রদূতকে তারা হত্যা করেছে। ভাইয়েরা আমার, বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এমনি দুনিয়াতে কাফের থাকুক, ইসলাম বলে না কাফেরদেরকে হত্যা করার জন্য, আল্লাহর নবী যেই কোনো যুদ্ধে পাঠাবার সময় হুকুম করতেন, খবরদার তোমরা কোনো বুড়ো মানুষকে হত্যা করবে না, কোনো ধর্মীয় যাজকদেরকে হত্যা করবে না, নারী শিশুদেরকে হত্যা করবে না, যুদ্ধের ময়দানে গিয়ে প্রথমে ইসলামের দাওয়াত পেশ করো, ইসলাম গ্রহণ করলে তারা তোমাদের ভাই, যদি ইসলাম গ্রহণ না করে তাহলে ওদেরকে আনুগত্য স্বীকার করতে বলো, জিজিয়া কর দিয়ে মুসলিমদের আনুগত্য করতে বলো, তা যদি মেনে নেয় তাহলে আর তাদেরকে হত্যা করবে না, তাও যদি মেনে না নেয় তাহলে তোমরা আল্লাহর নামে যুদ্ধে অবতীর্ণ হবে। পরিষ্কার হয়ে গেল আমি আমার দিন কায়েমের সঠিক পথ বইয়ের মধ্যে যুদ্ধের উদ্দেশ্য নিয়ে আলোচনা করতে গিয়ে বিস্তারিত প্রমাণ পেশ করেছি। ইসলাম যুদ্ধ করে হিন্দু কাফের মুশরিকদের হত্যা করার জন্য নয়, ইসলাম যুদ্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, ইসলাম যুদ্ধ করে পৃথিবীর বুক থেকে সমস্ত সন্ত্রাসকে নির্মূল করার জন্য। কোরআন পরিষ্কার বলেছে আকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মুখ থেকে ফিতনা ফাসাদ সন্ত্রাস চিরতরে নির্মূল না হয়ে যায় এবং সারা পৃথিবীতে আল্লাহর দিন সম্পূর্ণরূপে কায়েম হয়ে যায়, অতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও। বোঝা গেল ইসলামের জেহাদ কোনো সন্ত্রাস নয়, বরং পৃথিবীর বুকে যুগে যুগে যারা সন্ত্রাস করেছে, পৃথিবীর বুকে যারা ক্যান্সারের মতো যারা তৈরি হয়েছে, একটা রোগী অসুখ হয়েছে, ডাক্তার তাকে ঔষধ দেয়, মলম দেয়, অ্যান্টিবায়োটিক দেয়, তারপরেও ভালো হচ্ছে না, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল লোকটার ক্যান্সার হয়ে গেছে, অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই, তখন ডাক্তার অপারেশন করার জন্য পরামর্শ দেয়, রোগীকে বলা হয় তোমাকে 2 লক্ষ টাকা দিতে হবে, রোগী বাড়ি গিয়ে জমি বিক্রি করে, গরু বিক্রি করে, মসজিদের ইমাম সাহেবকে ঘুষের মতো মিলাদ দিয়ে পয়সা দেয়, এরপরে ডাক্তারের হাতে টাকা পয়সা তুলে দেয়, ডাক্তার রোগীটাকে নিয়ে অপারেশনের রুমে চলে গেল, ডাক্তার অপারেশন রুমে নিয়ে রোগীর হাত কেটে ফেলছে, কারো পা কেটে ফেলছে, কারো জিহ্বা কেটে ফেলছে, কারো বুক থেকে চিড়ে ভিতর থেকে অনেক কিছু বের করছে, রোগীর কোনো আপত্তি নেই, রোগীর আত্মীয়দের কোনো আপত্তি নেই, দুনিয়ার সুশীল সমাজের কোনো আপত্তি নেই, মানবাধিকার সংস্থার কোনো আপত্তি নেই, বরং সকলেই ডাক্তারের জন্য দোয়া করে যেন সফলভাবে চিকিৎসা করতে পারে, কাটতে পারে, কারণ সকলেই জানে এই রোগীটাকে রক্ষা করতে হলে, বাঁচাতে হলে এই ক্যান্সার যুক্ত অংশ কেটে ফেলে দেওয়া ছাড়া উপায় নেই। ডাক্তার যেরকম ভাবে একজন রোগীকে বাঁচানোর জন্য রোগীর দেহের মধ্যে নষ্ট অংশ, পচা অংশ, ক্যান্সার অংশকে আলাদা করে ফেলে, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের মুসলিম জাতিকে হুকুম করেছেন, এই পৃথিবী আল্লাহর জমিন, ইন্নাল আরদা লিল্লাহ, এই ভূখণ্ডের মালিক হচ্ছেন আল্লাহ, এই ভূখণ্ডের মধ্যে আল্লাহর বিধান চলবে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, কেউ যদি আল্লাহর বান্দাদের বিরুদ্ধে অবস্থান নেয়, ওই ক্যান্সারকে তোমরা ইসলামের দাওয়াত দিয়ে সংশোধন করার চেষ্টা করো, যদি তার মধ্যে সেই সংশোধন হওয়ার যোগ্যতা না থাকে, ক্যান্সার মারাত্মক রকম বেড়ে যায়, তাহলে তোমরা তার বিরুদ্ধে অপারেশন করো, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এটার নাম হচ্ছে জিহাদ, এটার নাম হচ্ছে কিতাল। এই কিতাল ফরজ করা হয়েছে মুসলিম উম্মার জন্য। যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কোন রকম আওয়াজ তুলবে, আল্লাহর জমিনে তাদের থাকার কোন অধিকার নেই। আপনারা জানেন আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করে গিয়েছিলেন, মদিনাতে ইহুদি খ্রিস্টান ইহুদি ছিল, অনেকগুলো গোত্র ছিল, কিন্তু বিশেষ কিছু ইহুদিদেরকে আল্লাহর নবী হত্যা করার জন্য লোক পাঠিয়েছিলেন। আবু রাফে, কাব ইবনে আশরাফ, কেন তাদেরকে হত্যা করা হয়েছিল? ওরা আল্লাহর নবীকে গালিগালাজ করেছিল। আল্লাহর নবী যখন বললেন, ওহে আমার সাহাবীরা কে আছো, আবু রাফে আমাকে কষ্ট দিচ্ছে, তার থেকে আমাকে মুক্তি দিবে, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি করব, চলে গেলেন। ইতিহাস বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি থেকে দেখে নেবেন, আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর দুশ্মনকে রাতের বেলায় তার বিছানায় গিয়ে হত্যা করে চলে আসছে। শুধু তাই না, আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ তামাশা করে, দুনিয়ায় তার থাকার অধিকার নেই, কোন শক্তি তাকে ক্ষমা করতে পারে না। আল্লাহর নবী যদি মক্কা বিজয় করলেন, আল্লাহর নবীর ইশারায় 10,000 তরবারি অপেক্ষমান রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মক্কার নেতাদেরকে জিজ্ঞেস করলেন, মক্কার কুফফারদের জিজ্ঞেস করলেন, ওহে মক্কার লোকেরা, তোমরা আমাকে হত্যা করার জন্য ঘেরাও করে ফেলেছিলে, আমাকে সালাতরত অবস্থায় আমার মাথার উপরে নারী ভুড়ি, উটের নারী ভুড়ি চাপিয়ে দিয়েছিলে, আমার বেড়ালকে জ্বলন্ত আঙ্গারের উপরে রেখে চরম নির্যাতন করেছিলে, সুমাইয়াকে লজ্জাস্থানে আঘাত করে হত্যা করেছিলে, আম্মার বিন ইয়াসিরকে তোমার চরম নির্যাতন করেছিলে, আজকে আমি মক্কায় বিজয়ের এসে প্রবেশ করেছি, তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো? মক্কার লোকেদের মুখে একটু পানির সঞ্চার হলো, আশার আলো দেখতে পেল, তারা বলল, আমরা অন্যায় করেছি, আমরা তোমাকে সারা জীবন ক্ষমাশীল দেখেছি, আজকে আমরা তোমার থেকে একজন উত্তম ভ্রাতা, উত্তম চাচা, উত্তম অভিভাবকের থেকে যে আচরণ আশা করা হয়, আমরা তোমার থেকে সেই আচরণ আশা করছি। আজকে যারা উদারতার কথা বলছো, ক্ষমার সবক যা ইসলামকে শিখাচ্ছ, সভ্যতার দাবিদার যারা পৃথিবীতে আছো, কান খুলে শুনে রাখো, এর নাম হচ্ছে উদারতা, এর নাম হচ্ছে ক্ষমার নিদর্শন। দুশ্মনকে হাতের মুঠের ভিতরে পাওয়ার পরে তার থেকে প্রতিশোধ না নিয়ে, তাদেরকে হত্যা না করে, তাদেরকে স্কুল কলেজ থেকে বের না করে দিয়ে, বাড়ি ঘর থেকে বের না করে দিয়ে, বরং তাদেরকে ক্ষমা করতে পারাই হচ্ছে বড় শক্তি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে বললেন, ওহে মক্কার নেতারা, তোমরা যত অত্যাচার করেছ, নির্যাতন করেছ, হত্যা করেছ, বাড়িঘর থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছ, আজকে আমি তোমাদের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখি, 10,000 তরবারি আমার এক ইঙ্গিতে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে, মুহূর্তের মধ্যে রক্তের বন্যা বয়ে যেতে পারে, কিন্তু আমি তোমাদের জন্য তা করছি না, আমি তোমাদের জন্য সে কথাই বলবো যা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহিসসালাম, যেদিন তার ভাইদেরকে ভাইরা তাকে হত্যা করার চক্রান্ত করেছিল, কূপে নিক্ষেপ করেছিল, তাদেরকে যখন তিনি হাতের মুঠোর মধ্যে পেয়েছিলেন সেদিন তিনি প্রতিশোধ না নিয়ে বলেছিলেন এজাহাবু আন্তুমুত্তলাকা, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। আজকে আমি কোরআনের সে বাণী উচ্চারণ করছি, আল্লাহর নবী এরপরে কোরআন আয়াত তেলাওয়াত করলেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আজকে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আজকে আমাদের কোনো ক্ষোভ নেই, কোন প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই, আজকে আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। মক্কার ইতিহাস বলা উদ্দেশ্য নয়, এই সাধারণ ক্ষমার সত্ত্বেও আল্লাহর নবী কয়েকজন লোককে সেদিন ঘোষণা করেছেন এদের ক্ষমা নাই, এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। এর মধ্যে একজন ছিল ইবনে খাতাল, কি অন্যায় করেছিল ইবনে খাতাল, এই ইবনে খাতাল ইসলাম গ্রহণ করে মদিনায় গিয়েছিল, পরবর্তীতে মুরতাদ হয়ে আবার মক্কায় ফিরে এসে আল্লাহ নবীর বিরুদ্ধে গান গাওয়ার জন্য দুটো নর্তকী ক্রয় করেছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ ব্যঙ্গচিত্র অঙ্কন করবে, আল্লাহর নবীকে উপহাস করবে, মজাক করবে, তাদেরকে কোন ক্ষমা স্পর্শ করবে না। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবীর কাছে খবর পৌঁছানো হলো, বুখারী শরীফ খুলে দেখো, ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনে খাতাল মুতাআল্লিকুন বিআফতারিল কাবা, ইয়া রাসূলুল্লাহ ইবনে খাতাল জান বাঁচানোর জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হুকুম দিলেন উক্তুলহু, ইবনে খাতালকে যেখানে পাও কাবার গিলাফের সঙ্গে নাই, হাজরে আসফাদ চুমরত অবস্থায় পেলে তাকে সেখানে হত্যা করে দাও। সাহাবা ইকরাম সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর হুকুম বাস্তবায়ন করলেন, তরবারি আঘাত করে দ্বিখণ্ডিত করে ফেলেছিলেন। আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ গালিগালাজ করবে, আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ ব্যঙ্গচিত্র অঙ্কন করবে, আল্লাহর নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ সিনেমা তৈরি করবে, আল্লাহর নবী নিজে তাদেরকে হত্যা করার হুকুম করেছেন। আমি পৃথিবীর মুসলিম জাতিকে বলি যে সেখানে থাকো, এই কুফফারদের বিরুদ্ধে সেখানে হামলা করো, ওদের স্বার্থে হামলা করো, ওদেরকে যেখানে পাও সেখানে আক্রমণ করো। আমেরিকার ইহুদি খ্রিস্টান ওদের জান মালের নিরাপত্তা পৃথিবীর কোথাও নাই, দারুল হরবের মাত্রা শুনে রেখো, পৃথিবীর প্রান্তে প্রান্তে যেখানে আমার বক্তব্য তোমরা শুনতে পাচ্ছ, ভালো করে জেনে রাখো, যেই জাতি মুসলিমদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় ওদের জান, ওদের মাল, ওদের স্ত্রী, ওদের সন্তান, কারো জীবন এবং মালের নিরাপত্তা থাকে না, যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা যাবে, যেখানে পাওয়া যাবে লুণ্ঠন করা যাবে। আমেরিকার সম্পত্তি পৃথিবীর যে কোনো জায়গায় থাকবে, আমেরিকার নাগরিক পৃথিবীর যে কোনো জায়গায় থাকবে, সেখানে তাদেরকে হত্যা করা যাবে, ওদের সম্পদ লুণ্ঠন করা যাবে, এজন্য শরীয়তের কোনো বাধা নেই। আমেরিকা পৃথিবীর এক নাম্বার সন্ত্রাসী, এই সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ করতে ইসলাম শিখায়, এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে যুদ্ধ করতে হবে। ভাইয়েরা আমার, আমি জানি না আমার এই বক্তব্য আর কতদিন চলবে, কিন্তু পৃথিবীর প্রতিটি মুমিন যেখানে থাকবে সেখান থেকে আল্লাহর নবীর সত্যিকার যারা প্রেমিক, তারা আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্য অবস্থান নিতে হবে। আপনারা জানেন বেশি দূরের ঘটনা নয়, ভারতে যখন আল্লাহর নবীকে নিয়ে রঙ্গিলা রসুল নামে ব্যঙ্গ কবিতা তৈরি করা হয়েছিল। একজন মুসলিম যুবক ওই কবির কাছে গিয়ে বলেছিল, আপনি কি সেই কবি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কবিতা রচনা করেছে? কবি খুশি হলো যে একজন ভক্ত পেয়েছে, গর্বের সঙ্গে বলল, হ্যাঁ আমি সেই ব্যক্তি। উন্মুক্ত তরবারি হাতে নিয়ে বললেন, আল্লাহর নবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটাক্ষ করে, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কবিতা রচনা করে, পৃথিবীর বুকে তার থাকার অধিকার নেই, এই বলে তরবারি আঘাত দ্বিখণ্ডিত করে ফেলেছে। আপনারা জানেন এরপরে তাকে গ্রেফতার করা হলো। মুসলিম বিশ্বের সমস্ত আইনজীবী উকিল ব্যারিস্টার একাত্র হয়ে তাকে পরামর্শ দিলেও যে তুমি এখানে একটু কথা বলবা, আমার মাথা ঠিক ছিল না। যুবক আদালতে দাঁড়িয়ে বলেছিল, আমি স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে আমি ওকে হত্যা করেছি, কারণ যেই ব্যক্তি আল্লাহর নবীকে নিয়ে ভঙ্গ কবিতা রচনা করেছে, আল্লাহর নবীকে কটাক্ষ করেছে, আমি তাকে হত্যা করা ইমানের দায়িত্ব মনে করেছি, তাই বুঝে শুনে ওকে আমি হত্যা করেছি। আপনারা জানেন যুগে যুগে মুসলিম যুবকরা সেই ইমানের পরীক্ষা দিয়েছে। আমি আজকে আলোচনা করার উদ্দেশ্য ছিল ভিন্ন ভাবে, গত যুগে আমরা আলোচনা করেছিলাম মুসলিম জাতির ঐক্যের মূল ভিত্তি তাওহীদ। এই তাওহীদের কথা যারা বলে তাদের সঙ্গে আমাদের ঐক্য হবে, যারা শিরকে লিপ্ত তাদের সঙ্গে ঐক্য হতে পারে না। গত জুমায় আমরা সেই বিষয়গুলো আলোচনা করেছিলাম। এখানে আমি স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, সারা দুনিয়াতে এখন কিছু লোক তাওহীদের কথা বলে, হতে পারে তাদের সঙ্গে আমাদের অনেক ক্ষেত্রে অমিল আছে, কারণ তাওহীদ যদি পূর্ণভাবে বলা হয় তাহলে তাদের এই পৃথিবীতে থাকার স্থান সংকীর্ণ হয়ে আসে। অনেকে আছে মাজার পূজার বিরুদ্ধে, কবর পূজার বিরুদ্ধে, আমরা যতটুকু বলি এতটুকু বা তার চেয়ে আরো একটু ভালো করে বেশিও, কিন্তু যখন রাষ্ট্রীয় শিরকের বিষয়গুলো আসে, ভিআইপি শিরকের বিষয়গুলো আসে, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা শিরিক, অগ্নি পূজা, শিখা চিরন্তন অগ্নি শিখা নামে আগুনকে সেলুট দেওয়া শিরিক, এমনি ভাবে শহীদ মিনারে নগ্ন পায়ে হেঁটে গিয়ে নীরবতা পালন করা শিরিক, এমনি ভাবে আদালতে বসে সংসদে বসে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করা শিরিক, আদালতে আল্লাহর আইন বাতিল করে মানব রচিত আইনে বিচার করা শিরিক, এইগুলো যখন বলি তখন অনেক তাওহীদবাদী আলেমদের খুঁজে পাওয়া যায় না। তারা পীর পূজা শিরিক স্বীকার করে, এ পর্যন্ত আমাদের সঙ্গে একমত। মাজার পূজা শিরিক, তাবিজ কবর শিরিক, মিলাদ খতম বিদাত, আল্লাহর নবীকে হাজির নাজির জানা শিরিক, পীর বুজুর্গরা মানুষের অন্তরের খবরে সব দেখে সব শিরিক, এ পর্যন্ত তারা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে। কিন্তু মুশকিল হল যখন রাষ্ট্রীয় শিরিকের বিষয়গুলো আসে তখন তারা আমাদের সঙ্গে আর থাকে না। আমি এটা স্পষ্ট করে বলতে চাই, যুগে যুগে নবীদের প্রথম সংঘর্ষ হয়েছিল রাষ্ট্রীয় শিরিকের বিরুদ্ধে। আপনারা জানেন মূসা আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিলেন, তখন তার বিরুদ্ধে ওই এলাকার পীর বুজুর্গরা মাজারওয়ালা দাঁড়িয়েছিল না তৎকালীন শাসক ফেরাউন দাঁড়িয়েছিল? যে ফেরাউন নিজেকে মিশরের সার্বভৌম ক্ষমতা দাবিদার, যে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছে, রব দাবি করেছে, আবার তাও ছোটখাটো রব নয়, কোরআন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি সর্বোচ্চ রব। এই ফেরাউন মুসার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন তখন তৎকালীন সময়ের মাজার পূজারী পূজারী পীর পূজারী তার বিরুদ্ধে দাঁড়ায় নাই। তৎকালীন সময়ের শাসক নমরুদের গোষ্ঠী তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, কালিমাতুত তাওহীদের ঘোষণা করলেন, ওই সময় মক্কার সাধারণ পীর পূজারি আল্লাহ নবীর বিরুদ্ধে অবস্থান নেয়নি, অবস্থান নিয়েছে মক্কার নেতারা আবু সুফিয়ান, উতবা শাইবা, আবু লাহাব, আবু জাহাল, এরকম মক্কার বড় বড় লিডাররা আল্লাহ নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বোঝা গেল তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত সর্বপ্রথম যেই দুর্গে আক্রমণ করে তা হচ্ছে তাগুতি শাসক ব্যবস্থার দুর্গে আক্রমণ করে। যেই তাওহীদ তাগুতের মসনদে আক্রমণ করে না, যেই লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা তাগুত শাসক ফেরাউনদের মসনদে জলজলা সৃষ্টি করে না, যেই লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা ইহুদি খ্রিস্টানদের শাসকদের নাকে গিয়ে বাতাস ঢুকায় না, ওই তাওহীদের দাওয়াত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াত নয়। আমি আজকে ক্লিয়ার করতে চাই, তাওহীদের দাওয়াত যারা দেয় তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। অনেকে আমাদের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছে, আমি শুনতে পেয়েছি এদেশে কিছু লোক কিছু হলেও তাওহীদে দাওয়াত দেয়, তাদের কাছে গিয়ে প্রচার করে আমি তাদের বিরুদ্ধে বক্তব্য দিই। বিশেষ করে টেলিভিশনে যারা বক্তব্য দেয়, আমি নাকি বলেছি টেলিভিশনে বক্তব্য দেওয়া যায় না, হারাম, যারা শুনে তারা হারাম কাজ করে, যারা তাই হারাম কাজ করে, মিথ্যা কথা। আমাকে এখানে প্রশ্ন করা হয়েছিল টেলিভিশনে বক্তব্য দেওয়া যায় কিনা, এরকম প্রচার যায় কিনা, আমি সেদিন বলেছিলাম যে এই জিনিসগুলো বাস্তবে দেখা যায়, ওগুলো টিভিতেও দেখা যায়, যে এই জিনিসগুলো বাস্তবে দেখা যায় নেই ওগুলো টিভিতেও দেখা যায়। সুতরাং ওয়াজ মাহফিল, সহিহ হাদিস ও কোরআনের কথা যেরকম ভাবে একজন লোকের থেকে সরাসরি শোনা যায়, এরকম ভাবে টেলিভিশনেও শোনা যায়। পক্ষান্তরে কোন নারীর চেহারা দর্শন করা, গান বাজনা সিনেমা দেখা সরাসরি যেরকম হারাম, এরকম টেলিভিশনও হারাম। আমি এটাও বলেছিলাম দিনদারদেরকে উপদেশ দেওয়া আমাদের দায়িত্ব, আমার নিজের বাসায় কোনো টেলিভিশন নেই, কখনো ছিল না, কখনো ক্রয় করি নাই, আল্লাহ একেবারে এরকম বানায় নাই যে টেলিভিশন কেনার মতো পয়সা ছিল না। এখন না হয় ইসলামের পথে আসার কারণে চাকরি সব গেছে, আগে তিনি গরিব ছিলাম না, হাতেন বাজদান 15,000 টাকা তখন দিত মাসে বেতন। ভাইয়েরা আমার, যে বিষয়গুলো আমি বলছিলাম টেলিভিশনে, এর উপর ইসলাম নির্ভর করে দেখি, আমি এটাকে এরকম বলি, একটা স্বর্ণের প্লেট আপনার সামনে দেখলেন, কেউ তার পায়খানা করেছে, বমি করেছে, কিছুক্ষণ পরে ওই প্লেটটাকে সাবান দিয়ে 7 বারের জায়গায় 100 বার ধুয়ে মুছে পরিষ্কার করে আপনার সামনে এনে ওই প্লেটটাতে বিরিয়ানি খাওয়ার জন্য দিল, পোলাও, মুরগি, হালুয়া, রুটি দিল, একজন রুচিশীল মানুষ কেউ তাই খাবে? তবে না যায় না, তবে না যায় না, খাওয়া যায়, তবে রুচিশীল কোনো ব্যক্তি এতে খাবে না। আমি এই কথা বলেছিলাম যে দিনদার মুমিন বান্দা যারা তাদের উপদেশ দিয়েছিলাম ইসলাম শিখার জন্য টেলিভিশন দেখা কোনো জরুরি নয়, ইসলাম শিখার জন্য অডিও লেকচার শোনা যায়, মোবাইলে শোনা যায়, বিভিন্ন টেপ রেকর্ডের মাধ্যমে শোনা যায়, এটাই যথেষ্ট, খবর শোনার জন্য সেবা রেডিও থেকে শোনা যায়। এরপরেও আমি বলেছি যেই পেলেতে কিছুক্ষণ আগে একজনে পায়খানা করলো বমি করলো, ওই পেলেতে আবার ধুয়ে মুছে পরিষ্কার করে সাবান দিয়ে খেলে, এটা কি নাজায়েজ বা হারাম হবে? নাজায়েজ না, জায়েজ। হারাম নয়, হারাম, তবে রুচিশীলরে তা খাবে না। আমি মুমিনদেরকে উপদেশ দিয়েছিলাম, যারা জীবনে কখনো টেলিভিশন কিনো নাই, তোমাদেরকে শয়তান উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে, এইটার মাধ্যমে তুমি ওয়াজ মাহফিল শুনবা, কোরআন শুনবা, তুমি এরকম ইসলামিক অনুষ্ঠানগুলো শুনবা। সেটা আমি বলেছিলাম যে এরকম কোনো প্রয়োজন নেই। যাই হোক, আমি বলছিলাম তারপরেও এই দুনিয়াতে যারা তাওহীদের লেকচার দেয়, হয়তো আংশিক হলেও দেয়, আমি তাদের শ্রদ্ধা করি, তাদের ভালোবাসি, তাদের ঐক্য কামনা করি, তাদের বিরুদ্ধে আমি কখনো কথা বলি না। আমরা কথা বলি ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা সরাসরি শিরকে জড়িত, শিরকের দিকে মানুষকে উদ্বুদ্ধ করে, বেদাতকে যারা ইবাদত রূপে মানুষকে বুঝায়, আমরা সেই সমস্ত মুশরিক, সেই সমস্ত ভণ্ড, সেই সমস্ত প্রতারক, সেই সমস্ত পীরদের নাম উল্লেখ করে বক্তব্য দিয়ে থাকি। ভাইয়েরা, আমার আমাদের সমাজে মনে করে মানুষ আল্লাহকে বিশ্বাস করলেই মুসলিম হয়ে যায়, আল্লাহকে বিশ্বাস করলেই একজন লোক পাকা মুমিন হয়ে যায়। আমি সেজন্য আজকে আলোচনা করব বলে অঙ্গীকার করেছিলাম, ইসলামের মূল ভিত্তি তাওহীদ। আল্লাহ আছেন, তিনি রিজিক দাতা, তিনি খাদ্য দাতা, তিনি আসমান জমিনের মালিক। এই সব বিশ্বাস করলেই কেবল মুসলিম হওয়া যায় না, এই রকম বিশ্বাস যুগে যুগে আল্লাহর নবী যারা বিরোধিতা করেছে, কাফের মুশরিক, এরাও এরকম বিশ্বাস করেছে। আজকে আলোচ্য বিষয় এটা হবে, আল্লাহ আছেন, তিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, তিনি চন্দ্র সূর্যের পরিচালক, রিজিকদাতা, খাদ্যদাতা। এই এতটুকু বিশ্বাস করলেই একজন লোক মুমিন বলে গণ্য হয় না, এটা আমি কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করব। মক্কার কাফেররা যারা আল্লাহর নবীকে নির্যাতন করেছে, সাহাবায়ে কেরামকে নির্যাতন করেছে, তারা কাফের কেন ছিল? আমাদের দেশের মানুষেরা বলে থাকে ওরা আল্লাহ বিশ্বাস করত না এজন্য ওরা কাফের, আর আমরা আল্লাহ বিশ্বাস করি সেজন্য মুসলমান। এটা একটা মিথ্যা কথা, বিশেষ করে যারা আজকে নতুন এসেছেন কান খুলে শুনবেন, একজন মুসলিমদের মাঝে আর অমুসলিমদের মাঝে পার্থক্য কোথায়? মক্কার কাফেররা বিশ্বাস করত আল্লাহ সৃষ্টিকর্তা, কোরআনের সূরায়ে যুখরুফ 43 নম্বর সূরার 87 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুনাল্লাহ, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, কাদেরকে? মক্কার কাফেরদেরকে, আবু জাহেল আবুল আহাবদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে? লায়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলবে সৃষ্টি করেছেন কে? তাহলে বোঝা গেল আপনি আমি যেমন বিশ্বাস করি সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার আবু জাহেল আবুল আহাবরাও তাদের সৃষ্টিকর্তা বিশ্বাস করত কাকে? কোন পার্থক্য আছে? আরো সামনে চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে যুখরুফ 43 নম্বর সূরার 9 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না খালাকাহুন্না আল আজিজুল আলীম, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান সমূহ এবং জমিন, লায়াকুলুন্না আল্লাহ, তারা অবশ্যই বলবে লায়াকুলুন্না খালাকাহুন্না আল আজিজুল আলীম, এই সব কিছু এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সৃষ্টি করেছে। আপনি আমি দুনিয়ার মুসলিম জাতি যেরকম বিশ্বাস করে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার আবু জাহেল আবু লাহাবরাও বিশ্বাস করত সৃষ্টিকর্তাকে আল্লাহ। কোন পার্থক্য আছে? এমনি ভাবে কোরআনুল করিমের সূরা আনকাবুত 29 নম্বর সূরার 63 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাইন সালতাহুম মান্নাস সালাম মিনাস সামায়ে মান ফাহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি ওই মক্কার কাফেরদেরকে আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন, মান্নাস সালাম মিনাস সামায়ে মান, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে উর্বরতা দান করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? লাইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে সবকিছু করেন কে? আল্লাহ। তাহলে বোঝা গেল, আপনি আমি যেরকম বিশ্বাস করি, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, ফসল দেওয়ার মালিক আল্লাহ, এরকম ভাবে মক্কার আবু জাহেল আবু লাহাবরা এগুলো বিশ্বাস করত। এমনি ভাবে কোরআনুল করিমের সূরা আনকাবুত 29 নম্বর সূরা 31 নম্বর 61 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কামার লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি ওই ইহুদি খ্রিস্টান ওই মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে আসমান সমূহ এবং জমিন, ওয়াসাখখারা আশ-শামসা ওয়াল কামার, এবং কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে, কে নিয়ন্ত্রণ করেন সূর্য এবং চন্দ্রকে, লায়াকুলুন্নাল্লাহ, তার অবশ্যই বলবে সবকিছু করেন কে? পরিষ্কার হয়ে গেল, আপনি আমি যেরকম বিশ্বাস করি চন্দ্র সূর্যের পরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মক্কার আবু জাহেল আবু লাহাবরা অবিশ্বাস করতে সবকিছু করে কে? আল্লাহ। শুধু তাই নয়, আরো সামনে চলুন, পবিত্র কোরআনের সূরা আল মুমিনুন 23 নম্বর সূরার 84 এবং 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল্লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তাআলামুন সায়াকুলুনা লিল্লাহ। হে নবী, আপনি ওই মক্কার কাফের আবু জাহেল আবু লাহাব এবং দুনিয়ার সমস্ত কাফেরদের জিজ্ঞেস করুন, কে এই জমিনের মালিক এবং এই জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? ওরা অবশ্যই বলবে সব কিছুর মালিকানা কার? আল্লাহ। বোঝা গেল মক্কার কাফেরদের আকীদা এই যুগের অনেক মুসলিমদের চেয়ে ভালো ছিল। তাহলে তারা কেন কাফের? এই বিষয়টাই আজকে আপনাদের উপলব্ধি করতে হবে। আমি আরো কিছু আলোচনা করে তারপরে বিষয়টা তুলে ধরব ইনশাআল্লাহ। কোরআনের সূরায়ে মুমিনুন 23 নম্বর সূরার 86 নম্বর থেকে শুরু করে 89 নম্বর আয়াত পর্যন্ত পড়ুন। আল্লাহ তাআলা বলছেন, কুল মার রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। হে নবী, আপনি ওই কাফেরদেরকে জিজ্ঞাসা করুন, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করুন, কে এই সাত আসমান এবং আরশে আযীমের মালিক? সায়াকুলুন্নাল্লাহ, সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবে সব কিছুর মালিকানা কার? আল্লাহ। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন, বলো তাহলে এই সব কিছুর ক্ষমতা কার নিয়ন্ত্রণে, কে কর্তৃত্ব চালায়? ওয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি, কে আশ্রয় দান করেন, যার উপরে কোন আশ্রয়দাতা নেই? ইন কুনতুম তাআলামুন, যদি তোমাদের জানা থাকে বলো। সায়াকুলুনা লিল্লাহ, আল্লাহ বলছেন ওদেরকে এই প্রশ্ন করলে উত্তর দিবে এই সমস্ত করেন আল্লাহ। কে করেন? আল্লাহ। এবারে আরো শুনুন, সূরা ইউনুস 10 নম্বর সূরার 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ওয়ামান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়ামান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা লিল্লাহ ফাসায়াকুলুনা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলো আসমান এবং জমিন থেকে তোমাদের কে রিজিক দান করেন, কে তোমাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি সমূহের মালিক, কে মৃত্যু থেকে জীবিতকে আর জীবিত থেকে মৃত্যুকে বের করেন, কে সব কিছু পরিচালনা করেন, এই প্রশ্ন ওদেরকে করো, ওরা অবশ্যই বলবে সবকিছু করেন কে। এবারে শুনুন, মক্কার লোকদের সম্পর্কে আমাদের দেশের মানুষের ধারণা, ওরা আল্লাহ বিশ্বাস করত না তাই বলে কাফের, আর আমরা আল্লাহ বিশ্বাস করি তাই বলে মুসলমান। কি সুন্দর চুরি! আমি প্রমাণ পেশ করছি কোরআন থেকে যে না, এই পার্থক্য না। মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত। আরো প্রমাণ নিন, স্পষ্ট প্রমাণ। দাবুদার জন্য কোন জ্ঞানের প্রয়োজন নেই। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর আব্বার নাম কি ছিল? আব্দুল্লাহ। মানে কি? আল্লাহর বান্দা। আল্লাহর নবীর আব্বার নাম যদি আব্দুল্লাহ হয়, তাহলে বুঝতে হবে আমাদের নবীর জন্মের আগেও লোকেরা আল্লাহকে বিশ্বাস করত। আব্দুল্লাহ নাম কোথেকে এলো? এমনি ভাবে আপনারা আশ্চর্য হবেন, আল্লাহর নবীর জন্মের আগে ইয়ামানের বাদশা আব্রাহা একটা নতুন কাবা নির্মাণ করলো। তার কাবায় মানুষকে হজ করার দাওয়াত দিল, লোকেরা চায় না। চিন্তা করলো, মক্কার খানায় কাবা না ভাঙলে আমার কাবায় কেউ আসবে না। মক্কার কাবা ভাঙ্গার জন্য হস্তি বাহিনী সহ মক্কার অদূরে মিনার শেষ প্রান্তে মুজদালিফার শেষে মাঝখানে একটা জায়গা বাতনে মহাসার এই পর্যন্ত এসে অবস্থান নিল। মোবাইল সিংহাসন কায়েম করা হলো। এদিকে তার বাহিনী গিয়ে মক্কায় ঢুকে পড়ল। আব্দুল মুত্তালিব তৎকালীন মক্কার লিডার, খানায় কাবার মুতাওয়াল্লি, তার কিছু বকরী ভেড়া দুম্বা এইগুলো তারা ছিনতাই করে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব এই খবর পেয়ে আব্রাহা বাদশার কাছে চলে গেলেন। আব্রাহা বাদশা মক্কার নেতা আব্দুল মুত্তালিব সম্পর্কে আগে থেকে প্রভাবিত ছিল, অন্তরে প্রভাব ছিল, ভীতি ছিল। আব্দুল মুত্তালিবকে দেখে তার ভীতি আরো বেড়ে গেল, কারণ আব্দুল মুত্তালিবের বংশ নবীর বংশ। আব্দুল মুত্তালিবের চেহারায় সে আলো ছিল যে আলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলো। সে কারণে এই আব্রাহা বাদশা নিজের মোবাইল সিংহাসন থেকে নেমে মাটির উপরে চাদর বিছিয়ে তাতে বসে আব্দুল মুত্তালিবের সঙ্গে কথা বলতে আরম্ভ করল। আব্রাহা মনে করল, মক্কার খানায় কাবা ভাঙতে এসেছি, এই কাবা নিয়ে আলোচনা হবে। কিন্তু না, আব্দুল মুত্তালিব বিনা ভূমিকায় সোজা বলল, আমি শুনতে পেলাম তোমার সৈনিকেরা আমার কিছু বকরী ভেড়া দুম্বা ছিনতাই করেছে, আমি এগুলো ফেরত নেওয়ার জন্য এসেছি। আব্রাহা বলল, সর্বনাশ, আমি তোমার নাম শুনে আগে থেকেই প্রভাবিত ছিলাম, তোমাকে দেখার পরে সেই প্রভাব আরো 70 গুণ বেড়ে গেছে। আমি সিংহাসন থেকে নেমে বসেছি, কিন্তু তোমার কথা শুনে আমার সব কিছু মিলান হয়ে গেছে, পানি হয়ে গেছে। কারণ কি? কারণ আমি মনে করেছিলাম তুমি মক্কার নেতা, খানায় কাবা প্রসঙ্গে আলোচনা করবা, তুমি তা না করে সামান্য বকরী ভেড়া আর ছাগল নিয়ে কথা বলতে এসেছ। আব্দুল মুত্তালিব সেদিন যে উত্তর দিয়েছিল, গোটা মুসলিম বিশ্বের জন্য শিক্ষণীয় বিষয়। যারা আজকে মানুষকে বোকা বানায় আর মুরিদদেরকে বলে মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করত না তাই বলে কাফের, আর আমরা আল্লাহ বিশ্বাস করি তাই বলে মুসলিম, এই লোকদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই। আব্দুল মুত্তালিব সেদিন কি বলেছিল? আব্দুল মুত্তালিব সেদিন বলেছিল, বাদশাহ আব্রাহা শুনো, আমি এই বকরী ভেড়া আর দুম্বার মালিক, তাই এগুলোর জন্য তোমার সঙ্গে কথা বলবো, আর ওই খানায় কাবার মালিক আমি নই, ওই কাবার মালিক আরশে আযিমে যিনি আছেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাবা প্রসঙ্গে কথা বললে তোমার সঙ্গে তিনি বোঝাপড়া করবেন। আব্দুল মুত্তালিব আল্লাহকে বিশ্বাস করতেন না, তাহলে কোত্থেকে আসলো ওরা আল্লাহ বিশ্বাস করত না সেজন্য কাফের? শুধু এ পর্যন্তই নয়, আসো কাবা ঘর পুনর্নির্মাণের কাহিনী আপনারা জানেন। আল্লাহর নবীর বয়স যখন 35 বছর ছিল, সেই সময় কাবা পুনর্নির্মাণের প্রয়োজন হল। মক্কার তৎকালীন নেতা আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উৎপা, সাইবা, এই সমস্ত লোকেরা একত্রে তৎকালীন মক্কার সংসদ ভবন দারুন নদওয়ায় বসল। আলোচনা হচ্ছে কাবা নির্মাণ করতে হবে। সিদ্ধান্ত হল হালাল পয়সা ছাড়া কোন হারাম পয়সা খানায় কাবায় লাগানো যাবে না। হালাল পয়সা জমা করার জন্য বিভিন্ন গোত্রের লোক নিয়োগ করা হলো। হালাল পয়সা জমা হয়ে গেল। এবারে ইঞ্জিনিয়ার সাহেবরা হিসাব করে বললেন, এই পয়সা দিয়ে আল্লাহর ঘর, ইব্রাহিম আলাইহিস সালাম নির্মিত ঘর যত বড় ছিল অত বড় বানানো সম্ভব নয়। তাহলে কি করতে হবে? হয়তো কাবার কিছু অংশ ছেড়ে দিতে হবে, নতুবা হারাম পয়সা যোগ করতে হবে। ইতিহাস সাক্ষী, মক্কার আবু জাহেল, আবু লাহাবরা আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে সিদ্ধান্ত করল, আমরা প্রয়োজনে খানায় কাবার কিছু অংশ ছেড়ে দিব, তবুও হারাম পয়সা যুক্ত করব না। হালাল পয়সা দিয়ে যে পর্যন্ত নির্মাণ হলো তাই করলো, একাংশ ছেড়ে দিল। আজ পর্যন্ত খানায় কাবার সেই অংশ, মক্কার খানায় কাবার সেই অংশ বাহিরে আছে, হাতিমে কাবা তার সাক্ষী হয়ে আছে। দেওয়াল দিয়ে ঘেরাও করা আছে, তওয়াফ করার সময় ওইটা সহজ অফ করতে হয়। কারণটা কি? কারণ ওটাও কাবার ভিতরের অংশ, ওই হারাম পয়সা যুক্ত না করার কারণে ওই অংশ ছেড়ে দিতে হয়েছিল। তাহলে আবু জাহালরা বর্তমান সময়ের মসজিদ কমিটির মেম্বারদের চেয়ে ভালো ছিল না খারাপ ছিল? বর্তমান সময়ে যতগুলো মসজিদ আছে, অবশ্য এই মার্কাজ মসজিদ ব্যতিক্রম তারছে, এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল এই মসজিদে কোনো হারাম পয়সা কেউ দান করতে পারবে না, এই মসজিদে কোনো সুদখোর ঘুষখোর জুয়াচোরের পয়সা দেওয়া হবে না, এই মসজিদ মুমিনদের পয়সা দিয়ে নির্মিত হবে। ভাইয়েরা আমার, কিন্তু আমি দেশের অনেক মসজিদের কথা জানি, পয়সা দিলে পরে জোরে মারহাবা বলে। কে দিল জানে? এলাকার সবচেয়ে বড় সুদখোর, সবচেয়ে বড় ঘুষখোর, সবচেয়ে বড় বদখোর, এরা দান করলেও তাতে বড় মারহাবা দেয়। কে? খোদ ইমাম সাহেব নিজে। ভাইরা আমার, আমি বলি মক্কার আবু জাহালরা তো খানায় কাবায় হালাল পয়সা লাগায়, হারাম পয়সা লাগায় নাই। তাহলে আবু জাহাল আল্লাহকে বিশ্বাস করতো না? শুধু তাই না, এবারে শুনুন, মক্কার তৎকালীন কাফেরেরা হজ করতে গিয়ে লাভবাহিক করতো, হজ আগেও করতো, খালি হজ করতো তা না, ওরা খানায় কাবা ল্যাংটা হইয়া করতো। কি জন্য? কয়ে আল্লাহর ঘর তওয়াফ করবো, যেই কাপড় চোপড়ে গুনা করি, যেই কাপড় চোপড়ে সুদের পয়সা আছে, এই কাপড় পরে আমরা আল্লাহর ঘর তওয়াফ করবো তা হবে না, কাপড় চোপড় ছেড়েই দিব। আরো বলতো যে দুনিয়াতে যখন আল্লাহর দরবার থেকে এসেছিলাম তখন তো কাপড় চোপড় ছিল না, আবার কেয়ামতে যখন উঠবো তখনও থাকবে না, আল্লাহর ঘর তওয়াফ করার সময় কেন থাকবে? তাই উলঙ্গ তওয়াফ করতেছিল। এই দেশে একটা ভণ্ড ফকির আছে, এই কাফেরদের এই মুরিদরা এখনো আছে, তারা একই যুক্তিতে ল্যাংটা হয়ে থাকে। এই ল্যাংটা ফকিরদের উৎস, ল্যাংটা ফকিরদের গোড়া হচ্ছে মক্কার মূর্তি পূজকরা। ভাইয়েরা আমার, আমি বলছি ওরা তওয়াফ করতো, লাভবাই বলতো না? হাদিস পড়ুন, সহিহ মুসলিমের 2872 নম্বর হাদিস, বাইহাকি সুনানে কুবরা এর 9304 নম্বর হাদিস, মিশকাতের কিতাবুল হজ 2554 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানাল মুশরিকুনা ইয়াকুলুনা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। মুশরিকরা বাইতুল্লাহ তওয়াফ করার সময় এই তালবিয়া পড়ত, যেই তালবিয়া আজকে আমরা পড়ি, কিন্তু লাস্টে গিয়ে গন্ডগোল লাগাইতো, লাস্টে গিয়ে বলতো কি? এজন্য তারা যখন লাস্টে গিয়ে বলতো লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহর নবী বলতেন যে বাস বাস কাদ কাদ ফারিজা সেটা। কারণ কি? এরা এরপরে একটা শব্দ যোগ করতে বলতো, আ ইল্লা শারীকান হুয়া লাক তামলিকু হুয়া মা মালাক তবে একজন শরীক আছে, কিছু শরীক আছে আমাদের পিসাবরা মুক্তিরা, যে শরীকগুলো তোমার অধীনস্থ, তারা তোমার অধীনে, তারা ভায়া মাধ্যম সুপারিশ করবে। বোঝা গেল আজকের যুগের পীরের মুরিদেরা যেরকম ভাবে পীর সাহেবদেরকে আল্লাহর কাছে সুপারিশকারী ভায়া মাধ্যম রূপে এবাদত করে, এবাদত করে আল্লাহর পীরদেরকে মানে ভায়া মাধ্যম সুপারিশকারী পীর হাত ধরে পার করে নিবে, আল্লাহ তাদের সুপারিশ করবে, যেই নিয়তে বর্তমান পীরের মুরিদেরা পীরের কাছে বায়াত হয় ঠিক একই নিয়তে মক্কার কাফের মুশরিকরা মূর্তির পূজা করত। এই মূর্তি পূজকরাও আল্লাহ বিশ্বাস করত। আমি দেখাইলাম তারা হজ করত, লাম্বাইক পড়ত। এইবারে আসুন আরো যে বিষয়গুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে বদরের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন মক্কার আবু সুফিয়ানের একটা ব্যবসায়ী দল মক্কা মদিনার পাশে দিয়ে সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল এই ব্যবসায় যে লাভ হবে সেগুলো ইসলামের বিরুদ্ধে যুদ্ধে ব্যয় করবে। আল্লাহর নবী যখন এই সংবাদ পেলেন 313 জন সাহাবায়ে কেরামদের নিয়ে ওই ব্যবসায়ী কাফেলাকে আক্রমণ করার জন্য মদিনার থেকে বের হয়ে আসলেন। মদিনার মুনাফিকরা আবু সুফিয়ানের কানে খবর পৌঁছিল, আবু সুফিয়ান মক্কার আবু জাহেদের কাছে চিঠি লিখলো, ব্যবসায়ী কাফেলাকে বাঁচাও, সাহায্য করতে গিয়ে আসো। আবু জাহেদ তখন মক্কার থেকে 1000 সশস্ত্র যোদ্ধা নিয়ে আবু সুফিয়ানের বাহিনীকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আল্লাহর নবী বদরের দিকে এগিয়ে আসলেন, ওরা এগিয়ে যাচ্ছে, কিন্তু আবু সুফিয়ান একদিকে মক্কায় সাহায্য চাইল, অপর দিকে নিজেও বাঁচার রাস্তা তালাশ করল। মদিনার ওই রাস্তা বাদ দিয়ে সাগরের পাড়ে দিয়ে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে সে মক্কায় পৌঁছে গেল। আবু জাহেদের কাছে আবার খবর পাঠাইল, তোমরা ফিরে আসো, আমরা মক্কায় ফিরে এসেছি। আবু জাহেদ তখন মক্কার নেতাদেরকে, আবু জাহেদ তার সঙ্গীদেরকে নিয়ে বসলো, পরামর্শ করতে লাগলো কি করা যায়। বেশিরভাগ লোকদের পরামর্শ ছিল আমরা যুদ্ধ করব না, যুদ্ধ না করে আমরা ফিরে যাব, কারণ যুদ্ধ করলে তো আমাদের ভাইদের সাথে যুদ্ধ হবে, মদিনায় যারা চলে গেছে আমাদের এই বংশের লোক, কেউ আমাদের ভাতিজা, কেউ চাচা, কেউ সন্তান, আমরা কেন যুদ্ধ করব। কিন্তু আবু জাহেলের উদ্দেশ্য ছিল যুদ্ধ করা। এই সময় শয়তান নিজে এসে ওই মসজিদে হাজির হলো, পিসাবের সুরাত পরে বীর এসে গেছে, পাগড়ি পাট্টা বেঁধে আলখাল্লা পরে একেবারে মাঝখানে বীর এবারে অভয় দিচ্ছে। কোরআনে পরিষ্কার বলা আছে সুরায়ে আনফাল 8 নম্বর সুরার 48 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেন শয়তান কি বক্তব্য দিয়েছিল, ওয়াইজ বাইয়ানা লাহুমুস শাইতানু আমালাহুম ওয়াকালা লা গালিবা লিয়াউম মিনান নাস ওয়া ইন্নি জারুল লাকুম। শয়তান বলল, সজ্জিত করে, আল্লাহ বলছেন শয়তান তাদের সামনে সুসজ্জিত করে, সুশোভিত করে উপস্থাপন করলো, দেখো এটা একটা মোক্ষম সুযোগ, মুহাম্মদ সাল্লামের সঙ্গে মাত্র 313 জন তাওবা নিরস্ত্র, তোমাদের সঙ্গে 1000 সশস্ত্র যোদ্ধা, মুহাম্মদ সাল্লাম মদিনার বাইরে, তাকে সাহায্য করার জন্য নারী পুরুষ কেউ আসতে পারবে না। আর শোনো, লা গালিবা লাকুম ইয়াউম মিনান নাস, আজকে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, কারণ আমি তোমাদের সঙ্গে আছি, ওয়াইনি দারুল লাকুম, আমি তোমাদের সঙ্গে আছি। কে বলছে? যেমন পীরসাহেবরা বলে, যা আমার মুরিদবর্গ ভয় নাই, তোকে আমি কিয়ামতে পার করে নিব। ওই পীর নিজে যে পরকালে মুক্তি পাবে তার কোনো গ্যারান্টি আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকজন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানিস্তান্না মিনকুম ফালিয়াস্তান্না লিমান ক্বাদ মাতা, যারা দুনিয়ার কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে চাও তারা ওই সমস্ত লোকদেরকে আদর্শ রূপে গ্রহণ করো যারা দুনিয়া থেকে চলে গেছে, মরে গেছে। এই তো পাওয়া গেল মাজারের কথা। না, আল্লাহ নবীর সাহাবীরা বোকারা ব্যাখ্যা দিয়েছেন সঙ্গে সঙ্গে, বলো উলাইকা আসহাবু মুহাম্মদ, আমি যাদের কথা ইঙ্গিত করছি তারা মরে গেছে, তারা কোন মাজারওয়ালা পীর নয়। আমি ইঙ্গিত করছি উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। কালু আফদালু হাযিহি উম্মাহ, যারা এই উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন, আমাতহুম ইলমান, এলেমের দিক থেকে সরাসরি আল্লাহর নবীর বাণী থেকে এলেম অর্জন করেছেন, গভীর এলেমের অধিকারী ছিলেন। আতাল্লাহুম তাকাল্লুফান, যাদের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, যা বলতেন তাই করতেন, যা করতেন তাই বলতেন। ওই মৃত্যু ব্যক্তিদের তোমরা অনুসরণ করো, কোন জীবিত পীরের নয়, মরা পীরের নয়, কারণ ওই পীর ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, যতক্ষণ পর্যন্ত যে কোনো মানুষ জীবিত থাকে ফিতনা মুক্ত নয়, বেঈমান হয়ে মারা যেতে পারে। মিশকাতের 30 নম্বর 30 টা কিতাবের এতাফাক খুলে দেখুন, পরিষ্কার হাদিস রয়েছে। তাহলে বোঝা গেল মৃত্যুর আগ পর্যন্ত কোন ব্যক্তি বলতে পারে না সে নিজে পরকালে মুক্তি পাবে কিনা, যখন কোন ব্যক্তি পরকালে নাজাত পাবে কিনা নিজের কোনো গ্যারান্টি নাই। এরপরেও যারা বলে আমি তোমাকে তলাইয়া নিব, পার করে দিব, দুই ডানা ধরে তুই ফিরে নিয়ে যাবে, এই সমস্ত লোকগুলো আল্লাহর অলি না শয়তানের অলি? অলি ঠিকই, তবে অলি দুই প্রকার। এক প্রকার কোন আউলিয়াউর রহমান, আল্লাহর অলি রহমানের অলি, আর এক প্রকার আছে আউলিয়াউর শয়তান, শয়তানের অলি। ভাইয়েরা আমার, শয়তানের এক অভয় দিল, ইন্নি জারুল্লাকুম, আমি তোমাদের সঙ্গে আছি। কে বলছে? এরপরে মজার খবর শুনুন, পীররাও পালাইয়া যাবে, শয়তান কেমনে পালায় শুনুন। আল্লাহ বলছেন ফালাম্মা তারাতিল ফিয়াতান, যখন যুদ্ধের ময়দানে উভয় দল মুখোমুখি হলো, এক দল আর এক দলকে দেখতে পাচ্ছে, তারাতিল ফিয়াতান দেখতে পাচ্ছে, শয়তান তখন উল্টা পায়ে পালাতে শুরু করলো। দেখবেন মাজার পূজারী পীর পূজারীরা, ওরা যখন পীরের দরবার আর মাজারের দরবার ত্যাগ করে, তখন কি পীরের দিকে পিস্তল দিয়ে হাঁটে না উল্টা দিকে হাঁটে? উল্টা দিকে। বোঝা গেল এইটা প্রথম করেছে শয়তান। কে করেছে? সূরা আনফালের 48 নম্বর আয়াত পড়ুন, পরিষ্কার আছে, নাকাসা আলা আকিবাই হে, তবে শয়তান যে উল্টে পায়ে পালিয়েছে ওটা ধরা পড়ার ভয় পেয়ে, পীরের সম্মানে না, ও তো নিজেই পীর, ও আবার উল্টে পায়ে পালাচ্ছে কি জন্য? উল্টে পায়ে পালাচ্ছে ধরে না পড়ে যায়, আস্তে আস্তে পিস বেজে আস্তে আস্তে পালানো শুরু করছে। কিন্তু আবু জাহেলের চক্ষু এড়ায় নাই, আবু জাহেল ধরে ফেললো, ওই বেটা পালাও কি জন্য, তুমি না বলেছিলে আমার সঙ্গে থাকবে? এবারে শয়তান আসল কথা বলে দিল। শয়তান বলতে শুনো, ইন্নি বারি উম্মিনকুম, আমি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। বোঝা গেল শয়তানও বুঝছে, এখন যদি ফেরেশতাদের কান্না থেকে বাঁচতে হয় তাহলে এই কাফেরদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না, বড়া করতে হবে, সম্পর্ক ছিন্ন করতে হবে। কাফেরদের সঙ্গে সম্পর্ক রাখলে ফেরেশতারা ওদেরকেও ফিরে আমার কবিনি, কারণ শয়তান জানে আমি কেমন পর্যন্ত একটা সুযোগ নিয়ে এসেছি, আজকে ফেরেস তারা সেই সুযোগটা অশেষ করে দিবে। এই জন্য শয়তান বললেননি বাড়ি অম্মিন কুম, আমি তোমাদের থেকে বাড়া করছি, সম্পর্ক ছিন্ন করছি। কেন ছিন্ন করলা? শয়তান বলছে এমনি আরামালা তারাও না, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। কি দেখতে পাচ্ছিল জানেন? শয়তান ফেরেশতাদেরকে চিনে না, একসঙ্গে ছিল জ্ঞাতি ভাই, এবাদত কতদিন একসাথে করেছে। এই শয়তান দেখলো আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হচ্ছে, একটাকে ছাড়া হবে না। শয়তান সঙ্গে সঙ্গে ওখান থেকে পালাতে লাগলো, বলতে লাগলো ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ চরম কঠিন শাস্তিদাতা, পালাই তাড়াতাড়ি। কে পালাচ্ছে? তাহলে শয়তান আল্লাহ বিশ্বাস করে না? আমি আয়াত বলার উদ্দেশ্য হচ্ছে দেখাবো যে শয়তানেও আল্লাহ বিশ্বাস করে। শুধু এখানেই না, সূরায়ে হাসর 59 নম্বর সূরার 16 নম্বর আয়াতেও বলা আছে, আল্লাহ বলতেন কামাতালির শয়তান, এই কাফের নেতা মুনাফিক নেতা নেত্রী এদের অবস্থা হচ্ছে শয়তানের মতো। কার মতো? আপনারা কোরআন আয়াত খেয়াল করে নিজেরই তর্জমা বুঝবেন, কামাতালির শয়তান শয়তানের মেশাল শয়তানের মতো। ইজ ক্বালা লিল ইনসান ইকফুর, শয়তান মানুষকে বলে কুফরি করো, কাফের হয়ে যা, কুফরি করো, শয়তানি করো। ফালাম্মা কাফারা, এরপরে শয়তানের বুদ্ধিতে যখন মানুষ কুফরি করে, ক্বালা ইন্নী বারিউম মিনকা, শয়তানকে আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই, ইন্নী বারিউম মিনকা, আমি তোর থেকে সম্পর্ক ছিন্ন করলাম, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি মহান রাব্বুল আলামিন গোটা জগৎ সমূহের যে রব সেই আল্লাহকে ভয় করি। কে বলছি? বোঝা গেল, ইবলিস আল্লাহকে ভয় করে, রব্বুল আলামিনও স্বীকার করে। এমনি ভাবে শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিল, তখন কোন খাজা বাবার কাছে প্রার্থনা করে নাই, খাজা বাবার কাছে প্রার্থনা করে নাই, পীরের কাছে প্রার্থনা করে নাই, মাজারওয়ালার ধর্ণা দেয় নাই, শয়তান জান্নাত থেকে বহিষ্কার হয়ে প্রার্থনা করেছিল কার কাছে? সূরা আরাফ সাত নম্বর সূরার চোদ্দ কোন নম্বর পড়ুন, বাল আনজিরনি ইলা ইয়াউম ইউবাসুন, শয়তান বলল হে আমার রব, তুমি আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দান করো। প্রার্থনা করেছে কার কাছে? সূরায়ে সোয়াদ 38 নম্বর সূরার 83 নম্বর আয়াতে বলা হয়েছে, শয়তান সেদিন বলেছিল, কখন করেছে? শয়তান যখন সুযোগ পেল কেয়ামত পর্যন্ত হায়াত দিয়েছে, তখন শয়তান আল্লাহর কসমও করেছে, আল্লাহর কসম করেছে। কার কসম? শয়তান মানুষের ক্ষতি করবে, সেই কসমটা ওই পীরের নাম ধরে খায় নাই, মাদারের কসম খায় নাই, নিজের স্বামীর কসম খায় নাই, সন্তানের মাথায় হাত দিয়ে কসম খায় নাই। ও মুসলিম জাতি, ভালো করে শুনে রেখো, তোমাদের যে ঈমান, এর যে শয়তানের ঈমানও অনেক ভালো ছিল। আমি শয়তানের প্রশংসা করছি না, আমি দেখাচ্ছি আমাদের দেশের মানুষেরা বুঝে মনে করে যে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না সেই জন্য কাফের, আর আমরা আল্লাহ বিশ্বাস করি সেজন্য মুসলমান। এটা মিথ্যা কথা, মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত, শয়তানও আল্লাহ বিশ্বাস করেন, তা প্রমাণ করে দেখাচ্ছি। শয়তান কসম করলো, কি কসম করলো? 38 নম্বর সূরা 82-83 নম্বর আয়াত পড়ুন, আলা কাবি ইজ্জাতিকা লাগবিয়ান লাগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কাবি ইজ্জাতিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম। কার ইজ্জতের কসম? আল্লাহ। স্বামীর কসম? সন্তানের কসম? পীর সাহেবের কসম? মাজারের কসম? ও মুসলিম জাতি, আল্লাহ ছাড়া, মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা হারাম। কসম করা কি? তবে আল্লাহর জন্য জায়েজ আছে। আল্লাহ কোরআনে কসম করেছেন তিন অজাইতুন ওয়াল আসর ওয়াল আদিয়াত, এসব কসম, ঘোড়ার কসম, আসরের কসম, তিন ফলের কসম, জাইতুনের কসম, এগুলো ভিন্ন কারণে আল্লাহর জন্য জায়েজ আছে, কিন্তু কোন মাখলুকের জন্য আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ না, হারাম। শয়তান এটা বুঝছে, এই জন্য শয়তানে কসম করেছে কার নামে? কোথায় আছে? সূরা সফ 38 নম্বর সূরা 82-83 নম্বর আয়াতে। এবারে শুনুন, ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহ আছে, কোরআনে পরিষ্কার বলা আছে আল্লাহ আছে তা না, তারা নিজেদেরকে আল্লাহর সন্তান এবং আল্লাহর নাতিপুতি বিশ্বাস করে। কোরআনের সূরায়ে তাওবা 9 নম্বর সূরার 30 নম্বর আয়াতে বলা আছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে ঈসা মসীহ আল্লাহর পুত্র। এরপরে যেহেতু তারা আল্লাহর পুত্র আর ওরা ওরা অনুসারী, আল্লাহর পুত্রের অনুসারী ওরা আল্লাহর নাতিপুতি, ওরা আল্লাহর কি? এটাও কোরআনে আছে, সূরা মায়দা 5 নম্বর সূরার 18 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিফাউহু, আল্লাহ তাআলা বলছেন ইহুদি এবং নাসারা খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি এবং আল্লাহর প্রিয় ভাজন আত্মভাজন লোক। তার মানে আবার সন্তান বলে আবার তেজ্য পুত্র না, তার মানে কি সন্দেহ করতে পারে, তোমরা সন্তান ঠিক তবে তেজ্য পুত্র, ওরা সেটাও দূর করে দিল যে না আমরা আল্লাহর পুত্র এবং তেজ্য পুত্র না, বরং কি আল্লাহর প্রিয় পুত্র। ইবনুল শব্দের বহুবচন আপনা, আপনা বলা হয় নিজের সন্তানকে নাতিপুত্র দেখে, মানে ইহুদি খ্রিস্টানরা নিজেদেরকে আল্লাহর সন্তান আল্লাহর নাতি বলে দাবি করেছে, ওয়াহিবাহু এবং আল্লাহর প্রিয়জন দাবি করেছে। তাহলে ইহুদি খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে না? খালি আল্লাহ বিশ্বাস করে তা না, বরং আল্লাহর নাতি বুটিও দাবি করে, আল্লাহর আত্মীয় দাবি করে। ভাইরা আমার কি বলতে চাচ্ছি, আমি বলছিলাম যে শুধু আল্লাহ আছেন এই কথা বিশ্বাস করলে মুসলিম হওয়া যায় না। আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, রিজিক দেওয়ার মালিক, খাদ্য দেওয়ার মালিক, আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়ার মালিক, ফসল দেওয়ার মালিক, এইগুলো বিশ্বাস তো করতেই হবে। কিন্তু শুধু এইগুলো বিশ্বাস করলে মুসলিম হওয়া যায় না। যদি এইগুলো বিশ্বাস করলে মুসলিম হওয়া যেত তাহলে ফেরাউন আল্লাহ মানে, ফেরাউন আল্লাহ মানে সে একটা কথা বলা হয় নাই। ফেরাউন আল্লাহ মানে দলিল কোরআনে আছে, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল আল মালাউ মিন কওমি ফিরাউনা আতাযারু মূসা ওয়া কওমাহু লিউফসিদু ফিল আরদি ওয়ায়াযারাকা ওয়া আলিহাতাকা। আল্লাহ তাআলা বলছেন ফেরাউনকে তার মন্ত্রীবর্গ বলল যে তুমি মূসাকে এবং তার কওমকে এই সুযোগ দিবে যে তারা জমিনে ফিতনা ফাসাদ করবে এবং তারা তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে, তোমাকে এবং তোমার আল্লাহকে। বোঝা গেল ফেরাউনের আল্লাহ ছিল তারপরে একজন না অনেক আল্লাহ। সূরা আরাফ 7 নম্বর সূরার 127 নম্বর আয়াত, বোঝা গেল ফেরাউন যে নিজেকে আল্লাহ দাবি করেছিল সেও আবার কি করত আল্লাহ। তাহলে বোঝা গেল সবাই আল্লাহ বিশ্বাস করত, এরপরও কাফের কেন? এটা আজকে ভালো করে বুঝতে হবে। কাফের এজন্য ওরা আল্লাহ বিশ্বাস করত ঠিকই, তবে এক আল্লাহ সবকিছু করেন, এক আল্লাহ কোনো ভায়া মাধ্যম ছাড়া সবকিছু করেন, এক আল্লাহ মানুষের মনের মাকসুদ পূরণ করেন, এইটা বিশ্বাস করত না। এই কারণেই শত্রুতা এখানে ছিল, শত্রুতা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে। লা ইলাহার মানেটা কি? লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো কিচ্ছু নেই, সব বর্জন করতে হবে, কোনো ভয়া নাই, কোনো দেবদেবী নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। আমি বলে থাকি একটা পুরাতন বিল্ডিং এ রং করতে হলে যেরকম ভাবে প্রথমে পুরাতন রংগুলোকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন রং করা হয়, ঠিক তেমনি ভাবে মানুষের মনের মধ্যে যত গায়রুল্লাহ আছে, খাজা বাবা, গাজা বাবা, লেন্ডা বাবা, পীর বাবা, ভায়া, বাথরুম, দেবদেবী, মূর্তি, যত কিছু আছে সবগুলোকে লা ইলাহা, সব লা, কিছু নাই বর্জন করে এরপরে শুধুমাত্র একজনকে গ্রহণ করতে হবে, তার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে গ্রহণ করতে হবে। এই ঘোষণা দেওয়ার কারণেই এবারে মক্কার মূর্তি পূজকরা আল্লাহ বিশ্বাস করতে ছেড়ে গেল। আমার দেশে জন্য একদল মানুষ লা ইলাহার দাওয়াত দেয়, তাবলীগলারা ইসলামের অনেক কাজ করে, মানুষ বাহবা জানায়, আমাদের অনেক ভাইরা বোঝেন, ওরা মানুষদেরকে বেনামাজদেরকে নামাজি বানায়, সুরাকে রাত পড়ায়, মসজিদ ধরে নিয়ে আসে, ভালো কথা, আমরা আপত্তি করি না, ভালো কাজ। কিন্তু সর্বনাশটা করে এমন একটা ক্ষতি তারা করে যেই ক্ষতি আজ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের পক্ষে করা সম্ভব হয় নাই, সেটা হচ্ছে মুসলিমদের কালেমাতুস শাহাদা, তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাকে পরিবর্তন করেছে। ওরা লা ইলাহার তর্জমা করে কিছুর থেকে কিছু হয় না, সব কিছু আল্লাহর থেকে হয়, দোকানে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না, আল্লাহর খাওয়ায়। এই বেটা লা ইলাহা ইল্লাল্লাহর যে এই অর্থ হবে, তাহলে মক্কার কাফেরদের সঙ্গে কিসের দ্বিমত ছিল? এইগুলো তো মক্কার কাফেররাও বিশ্বাস করতো। আমি কোরআনের আয়াত দিয়ে বিস্তারিত ভাবে প্রমাণ করে দেখাইলাম, মক্কার কাফেররা বিশ্বাস করতো কিছুর থেকে কিছু হয় না, আল্লাহর থেকে হয়, দোকানে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়, রিজিক দেয় আল্লাহ, বৃষ্টি দেয় আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, এইগুলো মক্কার কাফেররা বিশ্বাস করতো। আবু জাহেল বিশ্বাস করতো, আবু লাহাব বিশ্বাস করতো, উতবা বিশ্বাস করতো, সাইবা বিশ্বাস করতো, মক্কার সব কাফেররা বিশ্বাস করতো। লা ইলাহার এই তর্জমা হলে আল্লাহ নবীর সঙ্গে মক্কার কাফেরদের কোনো বিরোধ ছিল না। আমি এই জন্য আমার দিন কায়েমের সঠিক পথ বইয়ের মধ্যে তাবলীগ প্রসঙ্গে আলোচনা করেছি, ভালো করে পড়বেন, প্রথমে আমি এটা উল্লেখ করেছি, এরা লা ইলাহার ইল্লাল্লাহর অর্থটা পরিবর্তন করে ফেলেছে। লা ইলাহার তর্জমা করা হয় কিছুর থেকে কিছু হয় না, আল্লাহর থেকে হয়, দোকানে খাওয়ায় না, চাকরি খাওয়ায় না, এইগুলো লা ইলাহার তর্জমা নয়। আবু জাহালরাও তোমাদের যে ভালো বুঝেছিল, কোরআন পড়ুন, আল্লাহর নবীর যেদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিল, মক্কার কাফেররা কি বলে প্রতিবাদ করেছিল শুনুন। আবু জাহালরা বুঝে শুনে প্রতিবাদ করেছে, আবু জাহালরা না বুঝে প্রতিবাদ করে নাই। আবু জাহাল সেদিন, আবু লাহাব সেদিন প্রতিবাদ করেছিল, আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সূরা সাফ 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আবু লাহাবরা প্রতিবাদ করলো কি বলে। আবু লাহাব বলল আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সমস্ত আল্লাহদেরকে, সমস্ত দেবদেবীদেরকে সবগুলোকে বাতিল করে এক আল্লাহ কেন্দ্রিক সব করে ফেলল। তাহলে বুঝা গেল আবু লাহাব লা ইলাহা তরজমা বুঝতে পেরেছিল কিনা। আবু লাহাব যেদিন বুঝতে পেরেছিল এই লা ইলাহার মানে হচ্ছে আমাদের মন ধরা মানব রচিত যত আইন সম্পূর্ণ বাতিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন বিধান চলবে না। আবু লাহাব যেদিন বুঝতে পেরেছিল লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব চলবে না, আমাদের সংসদে বসে আমরা বলি সংসদ সমস্ত ক্ষমতা উৎস, সংসদ সার্বভৌম ক্ষমতার অধিকারী, এই সমস্ত চলবে না। লা ইলাহার মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক একজন, লা ইলাহা। আজকে মনে রাখতে হবে বিভিন্ন দেশের সংবিধান, এদেশ ব্যতিক্রম না, লেখা আছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এখন আবার লিখেছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আবু জাহাল। আমরা বুঝতে পেরেছে এই সমস্ত ক্ষমতার মালিক জনগণ আর চলবে না। লা ইলাহার মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি হচ্ছেন কে? কোরআনের সূরায়ে আলে ইমরানের 26 নম্বর পড়া হয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। আল্লাহ তাআলা বলছেন কুল, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, বাংলাদেশের মুসলিমদেরকে জানিয়ে দিন, যারা একদিকে মসজিদের আল্লাহ মানে আল্লাহকে আর সংসদের আল্লাহ মানে মন্ত্রীদেরকে, এমপিদেরকে, জনগণকে, এই সমস্ত লোকদেরকে জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে তাকে ক্ষমতা দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা দেওয়ার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, শুধু এ পর্যন্তই নয়, কোরআনের একটা সূরার নাম আছে ক্ষমতার সূরা, ক্ষমতার সূরা, এই সূরা পড়লে দিন মুক্তা নয়, তাবিজও তারা বলে দেয় এই সূরার একই করো অধিকা পড়ো, এই বেটা তুই কি বুঝতে পেরেছিস কেন দিন বুধ পালায়? আয়াতুল কুরসির ফজিলত জানো? সকালে একবার আয়াতুল কুরসি পড়লে সারা দিনে শয়তান তার ভয় কাটাতে পারে না, আবার সন্ধ্যায় যখন একবার আয়াতুল কুরসি পড়া হয় সারা রাত্র শয়তান তার কাছে আসতে পারে না। সূরা ইখলাসের ফজিলত তুমি শুনেছ, একবার সূরা ইখলাস পড়লে এক তৃতীয়াংশ কোরআনের সওয়াব পাওয়া যায়, কারণটা কি? কারণ আছে, কারণ আছে। সূরায়ে মুলুক পড়লে শয়তান ভাগে, কারণটা কি? ওই সূরার শুরুতে বলা আছে এই সবগুলো সূরা তাওহীদের সূরা, এই সূরার শুরুতে বলা হয়েছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় সেই মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন যার হাতে সমস্ত ক্ষমতার চাবি কাঠি। যারা সংসদে বসে তাদের আল্লাহর ক্ষমতা, মসজিদে গেলে আল্লাহর কাছে, ওখানে গেলে ওদের কাছে নাকি? ভাইয়েরা আমার, আবু জাহাল আবু লাহাব পরিষ্কার বুঝতে পারলো এই লা ইলাহার মানে হচ্ছে জনগণের ক্ষমতা চলবে না, সব ক্ষমতা বাতিল করে একজন আর ক্ষমতা মানতে হবে, সেই ক্ষমতা কার? লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহাল আবু লাহাব বুঝতে পেরেছে লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা, কারো কোনো আইন বিধান চলবে না, আল্লাহ আইন করলেন চোরে হাত কাটো, আমরা বললাম চলবে না, বাতিল করে বিকল্প আইন তৈরি করেছি, আল্লাহ বিধান দিয়েছেন সুদ হারাম, আমরা ব্যাংকে লাইসেন্স দিয়ে সুদ হালাল করে দিয়েছি, আল্লাহ বিধান করে দিয়েছেন সেরামিটার হারাম, আমরা লাইসেন্স দিয়ে পতিতালয় বেশশালায় অনুমোদন দিয়েছি, আল্লাহ বলেছেন বিবাহিত লোক জেনা করলে পাথর দিয়ে হত্যা করো, আমরা তা বাতিল করে পরমানাইন করে উড়িয়ে দিয়েছি, আল্লাহ বলেছেন সম্পত্তির মধ্যে ছেলেদের সম্পত্তি মেয়েদের ডবল হবে, মেয়েরা অর্ধেক পাবে, আমরা বলেছি আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে, আল্লাহ পর্দার বিধান দিয়েছেন, আমরা পর্দার বিধান বাতিল করে দিয়েছি, পদে পদে আল্লাহর আইনকে বাতিল করেছি, লা ইলাহার মানে হচ্ছে এই সমস্ত বিষয় চলবে না, আল্লাহর আইন বাতিল করে অধিকার কারণে আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দিচ্ছেন, আল্লাহর বিধানকে পরিবর্তন করা পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারণ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল বুঝতে পারলো, আবু লাহাব বুঝতে পারলো, এবারে খেপে গেল, আল্লাহ নবীর বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেল, তাব্বান লাকা সায়ার আল ইয়াউম, তোমাদের গোটা জীবন ধ্বংস হোক। তাকে বলা হচ্ছে আল্লাহর নবী এতদিন পর্যন্ত মক্কার প্রিয় ব্যক্তি, আল আমিন, বিশ্বাসী বিশ্বস্ত ব্যক্তি, আল্লাহর নবী যেদিন এই লা ইলাহার দাওয়াত ওপেন করলেন, প্রকাশ্যে ঘোষণা করলেন, আপনারা জানেন নবুয়ত প্রাপ্তির পরে তিন বছর পর্যন্ত গোপনে গোপনে আল্লাহর নবী এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত প্রচার করেছেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, হে নবী আপনি আদিষ্ট হয়েছেন, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যে কালাম নাযিল করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, এটা আপনি প্রকাশ্যে করুন, আর গোপনে চলবে না। আল্লাহর নবী আরবের নিয়ম অনুযায়ী একদিন সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন, সাফা মারওয়া যে পাহাড় খানায় কাবার সাথে, এই পাহাড়ের চূড়ায় উঠে ঘোষণা করলেন, ইয়া সাফা। এই ঘোষণার ভিন্ন অর্থ আছে। আরবের নিয়ম ছিল কোনো ভীতিকর কোনো অবস্থা দেখলে পাহাড়ে উঠে ঘোষণা করা, আরও যদি হয় সকালবেলার ঘোষণা তার মানে শত্রু বাহিনী আক্রমণ করছে। আল্লাহর নবী যখন এই ঘোষণা করলেন, মক্কার সব নেতারা হাজির হয়ে গেল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব হাজির হয়ে গেছে, কেউ অনুপস্থিত নেই। এমনকি আর রাহিকুল মাকতুম পড়বেন ইতিহাসের কিতাব, নবীর জীবনীর কিতাব, সহি কিতাব আর রাহিকুল মাকতুম, ওটাই লিখেছে মক্কার যে নেতা অসুস্থ ছিল আসতে পারে নাই, সে অন্যকে পয়সা দিয়ে পাঠিয়েছে, যাও মোহাম্মদ কি বলে শুনো। সব হাজির হয়ে গেল। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও মক্কার নেতারা, আজকে যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে মক্কায় হামলা করে তছনছ করে ফেলবে, তোমরা আমার কথা বিশ্বাস করবে কি? সব নেতারা এক বাক্যে বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা চাররাবনা কা ইল্লা সাদিকান, আমরা তোমাকে কখনো সত্যবাদী ছাড়া মিথ্যাবাদী পাই নাই, তুমি কখনো প্রতারণা করোনা ধোকা দাও না, আমরা তোমার কথা বিশ্বাস করব। এইবারে আল্লাহর নবী আবার প্রশ্ন করো, হে মক্কার নেতারা, আমি তোমাদেরকে বলছি, লাও কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, তোমরা যদি একটা কথা একটা বাক্য মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, ওই একটা কথা মানার কারণে গোটা আরবের তোমরা মালিক বনে যাবে, বিশ্ব তোমাদের অধীনস্থ হয়ে যাবে, তোমাদের দিন গ্রহণ করবে, অথবা তোমাদেরকে দিবিয়া কর দিয়ে তোমাদের আনুগত্য স্বীকার করে দিনমি হয়ে থাকবে। কয়টা কথা মানতে হবে? আবু জাহালরা খুব খুশি, নেতারা নেতৃত্ব পাইলে খুশি না? আপনি দেখবেন বর্তমান নেতাদেরকেও, আপনি খালি বলেন যে আপনাকে আমি নেতা মানি, আপনাকে ভোট দেওয়া দেবো কাকে, আপনার দুটো মাথা নিয়ে চলতে রাজি আছে। নেতারা নেতৃত্ব পেয়ে খুশি হয়ে গেল, বললো মোহাম্মদ বলো, তাই যদি হয় একটা কথা মানলে গোটা আরবের মালিক হয়ে যাবো আমরা, গোটা দুনিয়া আমাদের নেতৃত্বে চলবে, যারা মানবে না তারা দ্বিতীয় দিয়ে থাকবে। একটা কেন, দশটা মানলো বলো, সে একটা কথাকে আর ধৈর্য কুলাচ্ছে না বলো। এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঐতিহাসিক ঘোষণা করলেন, যে ঘোষণা সবাই এখনো জানে, তাবলিগালারাও বলে, বিশ্বাবরাও বলে, এরা শুনলে আমি তাদের কিচ্ছু বলে না, শোনো মোহাম্মদ সাল্লাম যখন ঘোষণা করছেন তখন কি পরিস্থিতি হচ্ছে। আল্লাহর নবী সাল্লাম বললেন, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তা'বুদুন আল্লাহ ওয়াহদা ওয়া তাখলাউন মা তা'বুদুন মিন দুনিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, এখন আর শুধু মক্কার লোকদেরকে বলছেন না, সম্বোধন করছেন পুরো পৃথিবীর মানুষকে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সকলকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এর মানে হচ্ছে তা'বুদুন আল্লাহ ওয়াহদাহু, এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর মুক্ত করবে, জীবনের সকল ক্ষেত্রে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, আন্তর্জাতিক জীবনে, ব্যবসা বাণিজ্যে, সব ক্ষেত্রে তাবুদুন আল্লাহ ওয়াহদাহু, এক আল্লাহর আনুগত্য করবে। ওয়া তাহলাউনা মা তাবুদুন মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ আছে, পীর আছে, মুরিদ আছে, খাজা বাবা, গেজা বাবা, লেঙ্কা বাবা, এরকম মানব রচিত আইন, এরকম তাগুত, মন্ত্রী, এমপি, নেতা, নেত্রী, কাউকে আনুগত্য করা যাবে না, সমস্ত ক্ষেত্রে আনুগত্য চলবে কার? এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে আবু তাহেররা আপেল আর আঙ্গুর হাজিয়া বেশ করেছে নাকি? তোবা দিয়েছে, মেহমানদারি করেছে? না না, মেহমানদারি করে নাই, ভিসাও দেয় নাই, ভিসা মাফ করে বাতিল হচ্ছে। আবুল আহাব দাঁড়িয়ে প্রতিবাদ করলো, তাব্বান লাকা সায়ের আল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, আলে হাব জামাতানা, আমাদের এজন্য জমা করেছ? এই বলে আবুল আহাব আল্লাহর নবীকে দু হাত উঁচু করে মারতে উদ্যত হলো। একটা লোক নবীর পক্ষে নাই, এক মিনিট আগে সব লোক নবীর পক্ষে ছিল, আল আমিন বলে মানত, এক মিনিটের মধ্যে সব পরিবর্তন হয়ে গেল, একটা লোক পক্ষে নাই, পূজা গেল, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেলরা, আবুল আহাবরা খেপে যাবে, বিরোধিতা করবে, তারা তাদের শত্রু হয়ে যাবে। আর যাদের লা ইলাহার দাওয়াতে কেউ কিছু বলে না, ইহুদি কিছু বলে না, খ্রিস্টান কিছু বলে না, আর হিন্দুরা কিছু বলে না, সব দেশে তাদের স্বাগত জানায়, পার যত তাগুত তাদেরকে পারদারি করে, যারা খালি আসমানের উপরের কথা বলে আর জমিনের নিচের কথা বলে, পূজা গেল তাদের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। আর যা হোক না কেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় থেকে, মক্কার থেকে যেই লা ইলাহার ঘোষণা করেছিলেন, সেই লা ইলাহার দাওয়াত এবং তাদের লা ইলাহার দাওয়াত এক নয়। ফখর করে আমরা আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত দাওয়াত দেয়, কেউ কিছু বলে না। তোমাদেরকে বলবে কি জন্য? আমার মনে পড়ে, আমি বলে থাকি, সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাই মিশরের একজন বড় আলেম ছিলেন, যার বাংলা কিতাব পাওয়া যায়, তাফসির ফি জিলালুল কোরআন বাংলা হয়েছে। এই লোক যখন এইভাবে লা ইলাহা দাওয়াত দেওয়া শুরু করলেন, মিশরের যুবকদের মধ্যে তাওহীদের বিপ্লব শুরু হয়ে গেল। তখন মিশরের সরকার তাকে গ্রেপ্তার করলো, চরম নির্যাতন করলো, শেষ পর্যন্ত তাকে ফাঁসিতে ঝুলানো হলো। আপনারা জানেন, আপনারা জানেন, সেদিন সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাই যখন ফাঁসির মঞ্চে যাবেন, তার আগে মুসলমান দেশগুলোতে আপনারা জানেন জেলখানার ভিতরে মসজিদ আছে, ওই মসজিদে ইমাম সাহেব ফাঁসির কয়েদীদেরকে কালমা পড়ায়। সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইকে মিশরের জেলখানার ইমাম সাহেব গেলেন কালমা পড়াবার জন্য। সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন, ভাই তুমি আবার কে, এই বিপদের মুহূর্তে কেন আসলাম? আমি জেলখানার ইমাম সাহেব, কেন আসলেন হুজুর? আর কি আপনার কালমা পড়াবার জন্য, কে কালমা তুমি পড়াইবা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বনাশ, আমি তো এই কালমা পড়ার জন্যই, এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য ফাঁসিতে ঝুলতে যাচ্ছি। যেই মিশরের তাগুত সরকার লা ইলাহা ইল্লাল্লাহর বলার অপরাধে আমাকে ফাঁসিতে ঝুলাতে যাচ্ছে, আর তোমাকে সেই একই সরকার লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার চাকরি দিয়েছে, তোমাকে পয়সা দিচ্ছে, সাহায্য করছে, বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি সাইয়েদ কুতুবের লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কাফেরদের মাঝে দলদলের সৃষ্টি হয় না, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কাফেরের সংসদে লা ইলাহার দলদলের ধাক্কা পড়ে না, তোমার লা ইলাহার ধাক্কা কাফের আদালতে লাগে না, তোমার লা ইলাহায় কাফের আইন কানুনকে বাতিল করে না, কুফফাদের সংসদকে বাতিল করে না, সার্বভৌমত্বকে বাতিল করে না। যেই লা ইলাহা ইল্লাল্লাহ কাফেরদের থেকে রিজিক খাওয়ায়, ওই লা ইলাহা ইল্লাল্লাহ আমার পড়ার দরকার নাই, তুমি এখান থেকে ভাগো। আমিও বলতে চাই, যারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যুগে যুগে পেশ করেছে, তাদের উপরে জুলুম নির্যাতন এসেছে, কেয়ামত পর্যন্ত আসবে, যাদের লা ইলাহার দাওয়াতে কেউ কোনো বিরোধিতা করে না, কোনো বাধা দেয় না, নির্যাতন করে না, সবাই সাহায্য করে, বোঝা গেল ওই লা ইলাহার দাওয়াত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নয়, বরং মোহাম্মদ সাল্লাল্লাহু দাওয়াত, লা ইলাহার দাওয়াতকে পরিবর্তন করার জন্য, বিকৃত করার জন্য, কুফফারদের ধ্যান ধারণ অনুযায়ী লাই লাহার তর্জমা পরিবর্তন করে যুবকদেরকে খাঁটি বানিয়ে মুসলিম যুবকদের স্ত্রিয়া নষ্ট করে দিয়ে কুফফারদের পরবিবাহী বানাবার জন্য একটা চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্ত বাস্তবায়ন করছে এদেশের কিছু নামদারি ইসলামের দাওয়াতদারি লাই লাহার দাওয়াতদারি লোকেরা। এরা আমার এই জন্য সাবধান থাকতে হবে। আমি আজকে আলোচনায় পেশ করেছি যে বিষয়টা তা হচ্ছে এই, আমরা এই কথা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ রিজিক দেওয়ার মালিক, আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, এইটা বললেই বিশ্বাস করলেই মুসলমান হয় না, মুসলমান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই পার্থক্য, কি পার্থক্য আরো বিস্তারিত আলোচনা হবে। এইটা না থাকলে কোনো কিছুই হবে না। আমি প্রায় বলে থাকি এটা ছাড়া তুমি যত ইবাদত জিরো, একজন লোক জিরো জিরো, শূন্য লেখলো, এক লক্ষ শূন্য লেখলো, এর কোনো মূল্য নাই। এরপরে একটা এক লেখলো, প্রথমে এক লেখার পরে এখন যদি ডান দিকে একটা শূন্য দেয় কত হবে? আর এক শূন্য কত হবে? আর এক শূন্য কত হবে? এবারে শূন্য যত বাড়বে একের মূল্য তত বাড়বে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি ক্লিয়ার না থাকে, যত চিল্লা লাগাও আর যত জিকির করো, যত তরিকায় চলো, কোনো কাজে আসবে না, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার নেই। আমার মুসলিম ভাইদেরকে বলবো, যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে আসেন, তাওহীদের শপথ অর্জন করেন, আগে মুসলিম হন, ইসলামে প্রবেশ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার করুন, তারপরে অল্প আমল করলেও নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আগামী জুমাতে তাওহীদের উপর আরো লিখতে হবে ইনশাআল্লাহ, বেশি বেশি করে লোক নিয়ে আসবেন, আগে আগে আসবেন। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।